الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليما حكيما إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات فأولئك لهم عذاب عظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أياتين على أمتي كما يأتي على بني إسرائيل حزب النعل بالنعل فإن اليهود تفرقت 71 ملة وتفرقت النصارى 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي رواه أحمد والبيهقي والترمذي بإسناد حسن وفي رواية للحاكم ما أنا عليه وصحابي اليوم حسنه الألباني رحمه الله সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি সম্মেলন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের সকলের সমবয়ে আজকে এই জুমার সালাত আদায়ের সৌভাগ্য দান করেছেন। আসুন সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যা রেখে যাওয়া আদর্শকে পুনর্জীবিত করার জন্য, অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য, সমাজের সর্বোচ্চ বিস্তৃতির জন্য এবং প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে দাওয়াতের ময়দানে কাজ করে যাচ্ছি সেই শেষ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম আল্লাহাক মুসলিম উম্মাকে নির্দেশ দিচ্ছেন, তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর সে অনুগ্রহকে যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা, অতঃপর তিনি তার অনুগ্রহের ফলে তোমাদেরকে পুনরায় ভাই ভাইয়ে পরিণত করেছেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাদাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের কিনারার উপরে, অতঃপর সেখান থেকে তিনি তোমাদেরকে নাজাত দান করেছেন ইসলামের কারণে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এমনি করে আল্লাহ পাক তোমাদের জন্য তার আয়াত সমূহকে ব্যাখ্যা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়, বিচ্ছিন্ন হয়। اختلفوا من بعد ما جاءهم البينات, এবং তারা ইখতিলাফ করে, আপোষে মতভেদ করে, তাদের কাছে স্পষ্ট প্রমাণ সমূহ আসার পরে। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই তোমাদের উপরে আসবে এমন একটি সময় যেমন এসেছিল পূর্ববর্তী উম্মত ইহুদি নাসারাদের উপরে। হাসব নাল বে নাল, এক জোড়া জুতো পরস্পরের সামঞ্জস্যের ন্যায়। মুসার উম্মত ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছিল, ঈসার উম্মত নাসারারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত উম্মতে মুহাম্মাদী 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ব্যতীত। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, তারা কারা? তিনি তাদের নাম বলেননি, বৈশিষ্ট্য বললেন, মা আনা আলাইহে ওয়া আসহাবি আলিয়ম, যে রীতিয় তরিকার উপরে আছি আমি এবং আমার সাহাবাই কেরাম আজকের দিনে। মুআবিয়া থেকে রওয়ায়াত যেটা এসেছে সেখানে বলা হয়েছে আল জামাআত, জামাআত সেটি হল জামাআত। এই জামাআতটা কি, তার বৈশিষ্ট্য এবং সুসংবাদ কি? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাদা আল ইসলাম গরীবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদা আন-নাস মিন বাদি মিন সুন্নতি, রাওয়াহু আহমদ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিসনাদিন সহীহ। আল্লাহ রাসূল বলছেন, ইসলাম এসেছিল গুটি কয়েক মানুষের মাধ্যমে, আবার ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের মধ্যে, তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। সাহাবা কেরাম বললেন, তারা কারা হে আল্লাহ রসুল? তিনি জবাব দিলেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদা আন-নাস মিন বাদি মিন সুন্নতি, যারা আমার মৃত্যুর পরে আমার বিপর্যস্ত সুন্নতকে ইসলাহ করবে, সংস্কারের কাজ করবে, তারাই হবে আমার সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বান্দা। সাহাবা কেরাম আল জামাতের ব্যাখ্যা দিতে গিয়ে কেউ বলেছেন আবু বকর, কেউ বলেছেন ওমর। আবদুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হল, আল জামাআত অর্থ কি? তিনি বললেন, আল জামাআত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হল যা হকের মুওয়াফিক হয়, যা সত্যের অনুসারী, সেটাই যদিও তুমি একাকী হও। অর্থাৎ আবু বকর একাই একটি জামাত, ওমর একাই একটি জামাত, কারণ তারা ছিলেন হকের প্রতিনিধি, তারা যেটাই করতেন সেটাই হক, বাতিলের কোন সংস্পর্শ তাদের জীবনে ছিল না। অতএব তোমাদের সামনে যিনি হকপন্থী হবেন নিঃসন্দেহে তিনি একাই একটি জামাত। দলিল, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতা লিল্লাহি হানিফা, আল্লাহ পাক বলছেন কোরআনে, ইব্রাহিম একাই একটা উম্মত ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি, অতএব ইব্রাহিম তো উম্মত না, একাধিক ব্যক্তি না হলে তো দল হয় না, অর্থাৎ আল্লাহ পাক ইব্রাহিমকেই একটি উম্মত বলছেন। 200 বছর তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে, কিন্তু 200 লোকও তার সঙ্গে হয় নাই, স্ত্রী সারা। এবং ভাতিজা লুত, এ দুটো মানুষ তার দিন কবুল করেছিলেন, পরবর্তীকালে হাজেরা আসলেন। যাই হোক, কারণ ইব্রাহিম যে আদর্শ নিয়ে দুনিয়া এসেছিলেন, আল্লাহ পাক ভবিষ্যতের খবর রাখতেন যে ইব্রাহিমের এই আদর্শ আজকের মানুষ কবুল করছে না বটে, ইব্রাহিমের মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ তার আদর্শের অনুসারী হয়ে যাবে, আল্লাহ সেটা জানতেন। সেজন্যই বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাত লিল্লাহ, ইব্রাহিম নিজেই একটি উম্মত যা আল্লাহর প্রতি বিনীত একনিষ্ঠ। পাঞ্জাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতা উমর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাক্বালা ইয়া রাসূলুল্লাহ তুজিবুনা কুতুবাল ইয়াকুত কুল তুজিবুনা মা ফি আত-তাওরাত ফাক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুতাহাব্বিকুনা কামা তাহাব্বাকাত ইহুদ ওয়ান নাসারা লাকাদ তারাকতুকুম ফিহা বায়দা নাকিয়াতান লাও কানা মূসা হাইয়্যান মা ওসআহু ইল্লা ইত্তিবাঈ রাওহু আহমদ আল বাইহাকী বিসনাদিন হাসান। জাবির বিন আব্দুল্লাহ বলছেন একদিন উমর ফারুক আল্লাহর রাসূলের সামনে এলেন, তখন তার হাতে তাওরাতের পৃষ্ঠা ছিল। তিনি বলছেন হে আল্লাহ রাসূল, তাওরাতের কিতাবগুলো খুবই আমার কাছে ভালো মনে হচ্ছে, আমি এখান থেকে কিছু অংশকে লিখে নেব। আল্লাহ নবী বললেন তোমরা কি বিভ্রান্ত হতে চাও যেমন ইহুদি নাসারা বিভ্রান্ত হয়ে গেছে? শুনে দাও হে উমর, আমি তোমাদের কাছে এসেছি একটা বাইদা নাকিয়াতান স্বচ্ছ পরিচ্ছন্ন একটা দিন নিয়ে। শুনে রাখো, লাও কানা মূসা হাইয়ান, যদি আজকে মূসা বেঁচে থাকত বা উসবাহু ইল্লা ইত্তিবাঈ, তার কোন উপায় ছিল না আমার অনুসরণ করা ব্যতীত। বলল সুবহানাল্লাহ, তুমি কি নিয়ে এসছো আমার সামনে? ইসলাম স্পষ্ট, ইসলাম স্বচ্ছ, ইসলাম পরিচ্ছন্ন, ইসলামের মধ্যে কোন জড়তা নেই, কালিমা নেই, সেটা ব্যাখ্যার জন্য আমাকে খুব বেশি বেগ পেতে হবে না। একটু বুদ্ধিমান মানুষ ইসলাম বুঝতে পারে, ইসলাম কোন কঠিন জিনিস নয়। কঠিন করে ফেলেছি আমরা। আল্লাহ পাকের নির্দেশ, ওয়াতাসামু বিহাব্বিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকা ফেরকা বিভক্ত হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো, সমবেতভাবে ধারণ করো। একাকী ধারণ করতে বলা হয় নাই, মুসলিম উম্মা এই পৃথিবীতে বসবাস করবে সমবেতভাবে, পারস্পরিক মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে তাদের আমল আখলাক আচরণ হবে অন্যদের কাছে দৃষ্টান্ত। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ বিচ্ছিন্ন হয়ে কোন মানুষ বসবাস করতে পারে না। তো মুসলমানের সমাজ হবে রোহামা ও বাইনাহুম, পরস্পরের রহম দিল, পরস্পরের সহৃদয় সহমর্মিতাপূর্ণ। কিন্তু না, মুসলমান একত্রে থাকতে পারে নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গেলেন, এই বিচ্ছিন্নতার মধ্যেও একদল মানুষ সবসময় ঐক্যের, সবসময় আল্লাহর রজ্জুকে ধারণ করে আছে এবং থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم عن صحابان رسول اكرم صلى الله عليه وسلم ارشاد করছেন চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা হকের উপর টিকে থাকবে, তাদেরকে প্রত্যাগকারীরা কোনো ক্ষতি করতে পারবে না। অন্যের আওয়াজ আসছে লওমাত লাইম, নিন্দাকারীদের নিন্দাবাদ তাদের কোন ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে কেয়ামত এসে যাবে, কিন্তু ওরা হকের উপরেই টিকে থাকবে। আয়াত ভবিষ্যৎবাণী এবং এই হাদিস একত্রে মিলিয়ে নিয়ে রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে, এই অধিকাংশ লোক জাহান্নামী হবে, অল্প সংখ্যক লোক জান্নাতি হবে, এবং তারা অবশ্যই যে কোনো মূল্যে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে। তাদের চরিত্র হবে ইসলাহ, সংস্কার ধর্মী চরিত্র হবে। সমাজে একটা জিনিস চলছে, চলবে, আমি কিছুই বললে সমস্যা আছে অতএব চুপ করে থাকব, এটা সংস্কারবাদী মানুষের চরিত্র নয়। সমাজে অন্যায় অনাচার হবে, কোরআন হাদিস বিরোধী আমল হবে, আপনি চুপ করে ভালো মানুষ সাজবেন, আপনি কশৃঙ্খলা ওই দলভুক্ত হতে পারবেন না। আপনাকে অবশ্যই কথা বলতে হবে, আচরণ দেখাতে হবে, কাজ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। কোরআন হাদিস বিরোধী যে আমলই আপনার সামনে আসুক না কেন, আপনাকে অবশ্যই তার বিরুদ্ধে আপোষহীন হিমাদ্রির মতো দাঁড়িয়ে যেতে হবে। কেউ নয়, আপনি একা আছেন, তথাপি আপনার সামনে আদর্শ ইব্রাহিম আলাইহিসসালাম, সঙ্গে কেউ ছিল না, একাকে তিনি দাঁড়িয়েছিলেন। আপনার সামনে আদর্শ আম্বিয়ায়ে কেরাম, আপনার সামনে আদর্শ ঈসা আলাইহিসসালাম, মাত্র 12 জন লোক তার সাথী হয়েছিল। আল্লামা সুলাইমান মনসুরপুরি হিসাব দিয়ে দেখিয়েছেন, দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার সময় তার সর্বশেষ সাথী সংখ্যা ছিল মাত্র 124 জন। আর 12 জন ছিল হাওয়ারি, শ্রেষ্ঠ সাথী কাছাকাছি, যাদেরকে কোরআনে হাওয়ারি বলা হয়েছে। এর মধ্যে 11 জন ছিল খাঁটি, একজন ছিল মুনাফিক। উনি বলছেন, এত বড় জবরদস্ত মুর্শিদে আম, এত বড় জবরদস্ত উস্তাদ, এর সঙ্গে থেকেও ঈসা বলতে বাধ্য হয়েছেন, তোমাদের মধ্যে কি সামান্যতম ইমানের বুবাদাসও নাই? এত এত নিষেধ করেও তাদেরকে ইমানদার বানাতে পারেন নাই, অথচ সেই রেখে দেওয়া 11 জন মানুষ আজকে সারা বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের চাইতেও বেশি। ভালো হোক মন্দ হোক, অন্তত সমর্থক তো বটে। সত্য চিরদিন সত্য, সাময়িকভাবে মিথ্যার কাছে পরাজিত হয় তার দেহ, কিন্তু তার সত্য, তার আকীদা, তার বিশ্বাস কখনো পরাজয় স্বীকার করে না। ফেরাউনের সামনে যখন জাদুকররা ইমান কবুল করল, ফেরাউন তাদের বলল, আমার হুকুম দেওয়ার আগেই তোমরা ইমান কবুল করে নিয়েছ, মুসার দলভুক্ত হয়ে গেলে? ইন্নাহু লাকাবীরুকুম, মুসা হলো তোমাদের উস্তাদ, বড় জাদুকর, তোমার আগে তো ষড়যন্ত্র করে সব কাজ করেছ, আমি তোমাদেরকে টুকরা টুকরা করে হত্যা করব, এক কবে হত্যা করব না, আগে ডান পা কাটব, পরে বাম হাত কাটব, তারপরে বাম পা কাটব, তারপর ডান হাত কাটব, এরপরে টুকরা টুকরা করে হত্যা করব। জাদুকররা হাসতে হাসতে বলছে, লা দায়রা, কোন ক্ষতির কারণ নাই, আপনি তো সামান্য 15 মিনিট আমাকে নির্যাতন করবেন, তারপর আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব, তোমার ক্ষমতা তো এটুকুই, মারতে পারো, কাটতে পারো, ফাঁসি দিতে পারো, কি করতে পারো, আমার জন্য জান্নাত তো তাকিয়ে আছে, আমি মরলেই জান্নাতে চলে যাব। ইন্না ইলা রব্বিনা লা মুনকালিবুন, আমরা তোমাদের আল্লাহ থেকে ফিরে যাব। মুসার সামনে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ জাদুকরদের এই স্বীকারোক্তি দিকে খেয়াল করে ইবনে আব্বাস বলছেন, সকালবেলা যারা ছিল কাফের, দুপুরবেলা তারা হয়ে গেল মোমেন, সন্ধ্যাবেলা তারা হয়ে গেল সবাই জান্নাতি, কি চমৎকার দৃশ্য, তাই না? এই দৃশ্য আল্লাহ রাসূলের জামানাতে ঘটেছে, উহুদের যুদ্ধে ইহুদি যুবক উসাইরিম ঘরে বসে আছে, হঠাৎ খবর এলো আল্লাহ রাসূলের উপর দুর্দশা এসে গেছে, বিপর্যয় এসেছে, আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছে, উসাইরিম 23 বা 24 বছরের যুবক, সে আর সহ্য করতে পারে নাই। আমি ইহুদি হতে পারি যে মোহাম্মদ আল আমিন সত্য সঠিক খাঁটি মানুষ, তার উপরে জুলুম হবে, আর আমি তত্ত্বাচার যুবকের ঘরে বসে থাকবো, ঠিক আমার যৌবনের সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চলে গেল, সরাসরি গিয়ে আল্লাহ রাসূল কাছে, হে রাসূল, আমি ইসলাম কবুল করলাম, চললাম জিহাদের ময়দানে, আপনি অর্জন দোয়া করুন। ডানি ভাই তাকায় নেই, তীব্র গতিতে যুদ্ধ করছে, হঠাৎ শত্রু তীরের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে আল্লাহ রাসূল যখন লাশ কুড়াচ্ছেন, তখন তিনি বলছেন, ওসাইরিমের লাশ দেখে আমার লহু কালিল, আজরুহু কাসি, অল্প আমল করেছে, অধিক অধিক পুরস্কার পেয়ে গেল। কি আমল করেছে সে? এক অক্ত সালাত আদায় করে নাই, একটু সিয়ামও পালন করে নাই, একটা হজ উমরাও করে নাই। আল্লাহ রাসূল বলছেন, আমল করেছে কম, কিন্তু পুরস্কার পেয়েছে অনেক অনেক বেশি, অর্থাৎ সে জান্নাতে চলে গেছে। সেদিনের সেই ঘটনা ফেরাউনের সামনে যেটা ঘটেছিল, রসুলের সামনে এই ঘটনা কি মিলে যাচ্ছে না? সকালবেলা যে ছিল ইহুদি, একটু পরেই সে হয়ে গেল মুসলমান, আর একটু পরেই হয়ে গেল সে জান্নাতি। সত্যের কোন মৃত্যু নাই, সত্য সেবীর মৃত্যু হতে পারে, সত্যের কখনো মৃত্যু হয় না। আর সত্য হলে হাবলুল্লাহ, আবদুল্লাহ কখনো সত্য নয়। হাবলুল্লাহ আল্লাহ রজ্জু কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস, লা তুহাররিক বি লিসানিকা লিতাআজ্জালা বিহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সূরা কিয়ামা 16, 17, 18, 19 এই চারটি আয়াত কোরআন এবং হাদিস উভয়টি যে আল্লাহর ওহী তার স্পষ্ট দলিল। ওমা ইয়ানতুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রসুল কোন কথা বলেন না যতক্ষণ তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী করানো হয়। এটা আরেকটি বড় দলিল যে প্রত্যেকটি সহিহ হাদিস আল্লাহর ওহীর মাধ্যমে এসেছে, যদিও ভাষাটা আল্লাহর রসুলের। বলুন সুবহানাল্লাহ, হাদিস তত হালকা মনে করবেন না। এজন্য ইমাম তিরমিজি বলেছেন, মান কানা ফি বাইতিহি হাদিসুন কান্নান নবী ইয়াতাকাল্লাম, যার ঘরে হাদিসের গ্রন্থ থাকে স্বয়ং আল্লাহ নবী যেন তার ঘরে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ, কোরআন এবং হাদিসকে নিয়ে যারা তাচ্ছিল্য করে আমরা তাদেরকে করুণা করি। মানুষের তৈরি কোন বইয়ের সামনে কোরআন হাদিসকে পেশ করা যায় না। যারা নাজি ফেরকা, যারা জান্নাত পাবে, যারা মুক্তিপ্রাপ্ত দল, তাদের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে আল্লাহ যিনি ইসলাহুন মা আফসাদা নাস মিন বাদি মা সুন্নতি, যারা আমার সুন্নতগুলোকে ধ্বংস করেছে সেই সুন্নতগুলো পুনর্জীবন দানের জন্য, যারা সমাজকে ইসলাহ করার জন্য কাজ করে। বহু সুন্নত চলে গেছে, আমরা জিন্দা করার চেষ্টা করেছি। সাহরির আজান দেওয়ার সুন্নত হারিয়ে গেছিল বাংলা জমিন থেকে, আলহামদুলিল্লাহ আমরাই সেটা পুনর্জীবন দান করেছি। দলবদ্ধ মোনাজাতের ফলে সুন্নতি মোনাজাত বাতিল হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ আমরাও সেটা পুনর্জীবন দান করেছি। আমরা মানুষকে শিখিয়েছি সালাতের মধ্যেই মোনাজাত করতে হয়, সালাতের শেষে দলবদ্ধ মোনাজাত নয়, ঠিক না? যে কোনো মিটিং এর শেষে দুই হাত তুলে লম্বা মোনাজাত হইত, যেমন আখেরি মোনাজাত এখন হচ্ছে টঙ্গীতে। আলহামদুলিল্লাহ আমরাই শিখিয়েছি ওই আনুষ্ঠানিক আর প্রদর্শনীমূলক মোনাজাতের কোন মূল্য আল্লাহর কাছে নাই। মোনাজাত নিজের অন্তর থেকে কাঁদো আল্লাহর কাছে, বলো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে বসে আল্লাহর কাছে হে বান্দা কেঁদে কেঁদে বলো, হে আমাদের পালন কর্তা আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও, আমাদেরকে আখেরাতে মঙ্গল দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রার্থনা যখন বান্দা করে আল্লাহর আসমান কেঁপে ওঠে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আল্লাহর বান্দা সব গুণা মাফ করে দিয়ে থাকেন। আনাস বিন মালিক বলছেন, আমার রসুল অধিকাংশ সময় এই দোয়াটাই করতেন সালাতের মধ্যে। বুখারী শরীফে হাদিসে পরিষ্কার এসেছে, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি যখন সালাতের মধ্যে থাকে তো সে আল্লাহর সঙ্গে গোপনে গোপনে কথা বলে, হে আল্লাহ, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফনি ওয়ারজুকনি। গোপনে কথা বলা হচ্ছে না, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমার অবস্থা সংশোধন করো, আমার রোগ আরোগ্য দান করো, আমাকে রুজি দান করো। এই যে প্রার্থনা আমরা করছি, একে আমরা আল্লাহর সঙ্গে আমি বলছি না, আমার বাচ্চা অসুস্থ হয়েছে, ওয়াফিনি আল্লাহ আমাদেরকে আরোগ্য দান করো। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা বললে সবকিছুই কভার করে, নিয়ত করবেন মনে মনে। এই যে সিস্টেম অফ মোনাজাত আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আমরা নতুন করে পুনর্জীবন দান করেছি। এজন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ওই হাদিসের মেসদাক করেন, যে হাদিসে আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমাদের পরে একটা জমানা আসবে, উনি সাহাবীদেরকে বলছেন, এই আমার সাহাবের শুনে রাখো, তোমাদের পরে একটা জমানা আসবে সেই সময় আমার সুন্নতের উপরে দৃঢ়ভাবে তারা একড়ে ধরে থাকবে। তোমরাকে হে সাহাবীরা, তোমাদের মধ্যে 50 জন শহীদের সমান নেকি তারা ইনশাআল্লাহ পেয়ে যাবে আল্লাহর কাছে। সমস্ত আহলে জামাতে দুই আজান চালু ছিল না, এক আজান চালু হয়েছে, এটা কার সুন্নত? আল্লাহ রসুল এক আজান দিয়েছেন, আবু বকর এক আজান দিয়েছেন, ওমর এক আজান দিয়েছেন, উসমানের 12 বছরের 6 বছর এক আজান দিয়েছে, সেই হারানো সুন্নত জিন্দা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর এই কিছু দুর্বল বান্দাদের মাধ্যমে। এই রসুলের এই হাদিসের দ্বারা যদি আল্লাহ পাক আমাদেরকে ওই 50 জন সাহাবীর সমান নেকি দেন, শহীদের সমান নেকি দেন, তা আমাদের জান্নাতে যাওয়ার আর কোন বাকি আছে নাকি? ঈদ উল ফিতরে ঈদ উল আজহাতে দুই খতবা চালু ছিল, আলহামদুলিল্লাহ এখন এক খতবা চালু হয়েছে না? যৌতুকে যৌতুকে হয়রান হয়ে যাচ্ছিল, ইনশাআল্লাহ আহলেদের যুব সংঘের কোন ছেলে যৌতুক নেই ইনশাআল্লাহ বিয়ে করে না, এটা আমরা গর্ব করে বলতে পারি, এটাকে আমরা সংস্কার করি নাই? রাজনীতির ক্ষেত্রে যা চলছে ধোকাবাজি ইহুদি নাসারা রাজনীতি, এর বিরুদ্ধে বাংলার জমিনে কেউ কোনো কথা বলে নাই। একমাত্র আমাদের সংগঠন কথা বলেছে এই বাতিল রাজনীতি বাতিল করো, ইহুদি নাসারা রাজনীতি মুসলমানদের জন্য চলবে না, কোরআন হাদিস ভিত্তিক সুরা পদ্ধতি চালু করে বাংলার জমিনে আবার শান্তি ফিরে আসবে। ভাই ভাই মারামারি কাটাকাটি নাম রাজনীতি নয়, ঠিক শুদ্ধ ঠিক অর্থনীতি, যে পুঁজিবাদী যে গরিবের রক্ত শোষণ করে খায়, এই অর্থনীতির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করেছি, সবসময় আজও করে যাচ্ছি। আমরা অল্প তুষ্টি থাকার চেষ্টা করি, আরো দাও আরো দাও আরো দাও, এই শয়তানি প্ররোচনা থেকে আল্লাহ পাক আমাদের মুক্ত রেখেছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত বলে আলহামদুলিল্লাহ। এমনি করে জীবনের সর্বক্ষেত্রে আমরা আমাদের প্রতিবাদী কণ্ঠ আমাদের সংস্কার ধর্মীয় আচরণকে ধরে রাখার চেষ্টা করি স্রেফ আল্লাহর রহমত কামনা করে। আর সেজন্যই বিগত চাপ দিল দোষ সরকার, দশটা মামলা দিল বর্তমান সরকার, আটটা মামলা চাপল, সবাই চেষ্টা করছে কি করে তো হটানো যায়, কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে আমাদের সত্য থেকে একচুল পিছিয়ে নিতে পারে, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই হক আল্লাহর রজ্জু থেকে এক মুহূর্ত সরিয়ে নেবে এমন কোন ক্ষমতা কারোর নাই। ফেরাউনের চাইতে শক্তি তোমাদের নাই, এতটুকু তোমরা পারবে আমাদের মারবে কাটবে ফাঁসি দেবে, ফাঁসি দেবে হাসছাপে জান্নাতে চলে যাবে। তোমার এই দুনিয়ায় থাকার চাইতে জান্নাত কি প্রিয় নয়? জান্নাতে একটা ছড়ি মারার স্থান পৃথিবীর সকল যাত্রক বিলাসিতার চেতে আনন্দের চেতে অধিকতর আনন্দদায়ক বলে আল্লাহ রসুল নিজে আমাদের ভবিষ্যৎবাণী শুনিয়েছেন। আমরা সেই জান্নাতের জন্য পাগল, তোমার দুনিয়ার জন্য আমার কোন চিন্তা মনে নাই। বন্ধুরা আমার আল্লাহ বলছেন হাবিল্লা জামিয়া, তোমরা সকলে আল্লাহর উদ্যোগে সমবেত ধারণ করো। আপনারা বলবেন তাহলে কি বিভক্ত হওয়া মোটেই জায়েজ নয়? অবশ্যই জায়েজ। আবু তালেব ছিলেন নেতা, সমস্ত উপদলীয় নেতারা সবাই আবু তালেবে গিয়ে হাজির, যে বলছে আবু তালেব আমরা 15 জন নেতা তোমার কাছে এসেছি, তুমি আমাদের সর্বোচ্চ নেতা, ওই যে তোমাদের ভাতিজাটা আছে হাজাল্লাদি, এই ছেলেটা কি করেছে, ফাররাকা জামাতা কওমিকা সাফাহ আহলামাহুম ফানাকতুলহু, এই ছেলেটি আমাদের দিনকে বাতিল করেছে, আমাদের বাপদাদাদের দিনের বিরোধিতা করেছে। খালাফা দিনাকা দিনা আবায়কা, তোমার দিন এবং তোমার বাপদাদার দিনের বিরোধিতা করেছে এবং ফাররাকা জামাতা কওমিকা, তোমার কওমের জামাতকে বিভক্ত করেছে। সাফাহ আহলা মাহুম, এবং তোমার জামাতের নেতাদেরকে বোকা বলেছে। নাকতুলহু, অতএব আমরা তাকে হত্যা করব। বল আবু তালেব তোমার মন্তব্য কি? আবু তালেব কি বলবে হত্যা করো? আবু তালেব তখন হাত জাগে ডাকলেন, বাবা মোহাম্মদ এসো তো সামনে, দেখো তোমার চাচারা কি বলছে, শোনো। ডাকেন ওকে, সদয় প্রশ্ন ডাকে দেন। আল্লাহ রসুল সামনে এলেন, তাকে প্রস্তাব দেওয়া হলো, হে মোহাম্মদ তুমি আমাদেরই ছেলে, তুমি আমাদের গর্ব, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তোমার বিরুদ্ধে কোনো ক্লেম কারো নাই, তুমি কি চাও বলো, নেতৃত্ব চাও, আমাদের নেতৃত্ব তোমাকে দিয়ে দেব, বিধবা স্ত্রী পেয়েছ, তুমি ভালো সুন্দরী মেয়ে চাও, তোমাকে সুন্দরী আরবের শ্রেষ্ঠ সুন্দরী মেয়ের সঙ্গে দিয়ে দেব, টাকা চাও কত টাকা লাগবে সব তোমাকে দিব। কেন ওই দলের মধ্যে শ্রেষ্ঠ ধনী আরবের অলিদুল মুখরাও ছিল। আল্লাহ রসুলের জবাবটা শুনে রাখেন, ওয়ালাইন উদিয়া শামসু ফি ইয়ামিনি ওয়া কামারু ফি ইয়াসারি আলা আন আতরাকাহু হাযাল আমর লামা তারাকতু আবাদা হাত্তা ইউযহিরাহু আও উহলিকা ফি। শুনে রাখুন আমার চাচারা, যদি আকাশের সূর্য আমার ডান হাতে এনে দেওয়া হয় এবং আকাশ থেকে চন্দ্রটা আমার বাম হাতে এনে দেওয়া হয়, এই শর্তে যে আমি আল্লাহ প্রেরিত এই ওহির বিধান তরক করব, পরিত্যাগ করব, শুনে রাখুন মা তারাকতুহু আবাদা, কশিন কালো ওই আল্লাহ পাকের প্রেরিত ওহির বিধান আমি পরিত্যাগ করব না। হাত্তা ইউজহেরাহু, যতক্ষণ না আল্লাহ পাক এই ওহির বিধানকে বিজয়ী করবেন, আর ওহেলেকা ফিহি, অথবা আমি এইটা এই দাওয়াত দিতে দিতে ধ্বংস হয়ে না যাব ততক্ষণ পর্যন্ত এই ওহির বিধান আমি ছাড়তে প্রস্তুত নই। বলতে পারবেন সাহস কুলাবে আপনাদের? সাহস সঞ্চার করুন, ভীত কাপুরুষের জন্য জান্নাত নয়, সৎসাহসে সিংহ পুরুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। সেদিন সবাই তার বিরোধী, পরিস্থিতি তার বিরোধী, সমাজ তার বিরোধী, একমাত্র আশ্রয় আবু তালেব তার বিরোধী হয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে এরকম কথা বলাটা অত সহজ কথা মনে করবেন না। পড়লে গা কেঁপে ওঠে আমার, কি করবেন এই কথা বললেন সেই সময়। নেতারা চলে গেল, আল্লাহ রসুল বেরিয়েছেন রাস্তায়, বিলালের নির্যাতন সচক্ষ দেখলেন, উমাইয়া বিন খালাফ তার মুনিব চিৎ করে ফেলে বুকের উপরে গরম পাথর চাপিয়ে দিয়েছে, প্রচন্ড রোদে উৎফুল্লিত সদৃশ্য বালুকণার উপরে বিলালের পিঠ, আর তার উপরে আগুনের মতো গরম পাথর চেপে দিয়েছে বিলালকে। বলছে তার মুনিব, তুমি এইভাবেই থাকবে যতক্ষণ না তুমি মুহাম্মাদের দিন ছাড়বে অথবা মরবে। আর বিলালের তখন কথা বলার ক্ষমতা নেই, আহাদ আহাদ আহাদ বলছেন। আল্লাহ রসুলের কানে ওই আহাদ শব্দটা গেল, আর তিনি দাঁড়িয়ে বললেন, আহাদুন ইউনজিকা, হে বেলাল, নিশ্চয় আহাদ তোমাকে নাজাত দিবেন। ফিরে গেলেন, হে আবু বকর, ইন্না বিলালান ইউআযাব ফিল্লাহ, বিলাল আল্লাহর রাস্তায় শাস্তিপ্রাপ্ত হয়েছে। আবু বকর ইশারা বুঝলেন, চলে গেলেন বখিল কৃপন উমাইয়া বিন খালাফের কাছে, বলেন, হে উমাইয়া বিন খালাফ, তুমি ওকে নির্যাতন করছো, তুমি কি চাও তার বিনিময়ে? জানেন, লোভী মানুষ টাকার গোলাম, সর্বোচ্চ টাকা দিয়ে, সোনার মোহর দিয়ে, এবং তার সবচেয়ে প্রিয় একটা ইহুদি গোলাম বিনিময় দিয়ে তিনি বিলালকে মুক্ত করলেন। এই সেই বিলাল, জি বিলাল, কে একদিন আল্লাহর রাসূল বলছেন, হে বিলাল, আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তুমি আমার আগে আগে চলেছ, তোমার পদশব্দ আমি শুনতে পেয়েছি, বলো তো তুমি এমন কোন আমল করো যে তুমি আমার আগে আগে জান্নাতে হেঁটে যাচ্ছ? বিলাল বলছে, হে আল্লাহ রসুল, আমি তো মিসকিন নাদান, আমি কেমন আমল করব, আপনি যা শিখিয়েছেন তাই তো আমি করি, তবে হ্যাঁ, আমার একটা অভ্যাস আছে, আমি কখনো নাপাক থাকার চেষ্টা করি না, যেমনি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে আবার উজু করে দুরকাত তাহিয়াত উজু সালাত আদায় করি। আর কি করি? যখন আজান দেয় মসজিদে, আজান দিয়ে দুরকাত তাহিয়াত মসজিদ সালাত আদায় করি। আল্লাহ রসুল বললেন, হা ফাবে হা ফাবে হিমা, হ্যাঁ, এই দুটো কারণে তুমি আমার আগে আগে চলে যাচ্ছ। দেখেন, নফল ইবাদত কিভাবে মানুষকে অ্যাডভান্স করে নিয়ে যায়। এই সেই বেলাল অষ্টম হিজরিতে 17 রমজানে যখন মক্কা বিজয় হল, আল্লাহ রসুল বলেন, হে বেলাল, ওঠো কাবার মাথায়, দাও আজান উদাত্ত কণ্ঠে, যেখানে শিরকের বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হত, যেখানে ইয়া উজ্জা ইয়া হবল ধ্বনিত হইত, তুমি উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দাও, কাবার মাথায় উঠে আজান দাও। বিলাল দাঁড়িয়ে গেলেন কাবার মাথায়, আজান দিচ্ছেন, পাশে বসে শুনছে আবু সুফিয়ান, আত্তাব বিন আসিব, তারা বলছে, হায় আমাদের আব্বারা, আমাদের পিতারা কতই না সৌভাগ্যবান যে এই দৃশ্য দেখার আগেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমাদের গোলাম বিলাল আজকে আমাদের মাথার উপরে উঠে কাবার মাথা দাঁড়িয়ে আজান দিচ্ছে, এই দৃশ্য দেখার আগেই যে আমার বাবারা মরে গেছে ভালোই গেছে। আল্লাহ রাসূল সোজা চলে আসেন আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, তুমি একটু আগে এই কথা বলছিলে না, ধরা পড়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, ক্রীতদাস এবং মনিব, কালো এবং সাদা, কোন মানুষে কোন ভেদাভেদ নাই, সকল মানুষ এক আল্লাহর বান্দা। আগের দিনে সেই ক্রীতদাস বেলাল ইমানের কারণে সম্মানিত হয়ে কাবার মাথায় উঠে গেছে, তোমরাও ঠিক করুক, ইমান অর্জন করো, তোমরাও সম্মানিত হবে, তোমরা আরবের শ্রেষ্ঠ মানুষ, কোরাইশ বংশের নেতা, অথচ তোমরা আজকে নিকৃষ্ট, কারণ তোমাদের মধ্যে ইমান নাই, কুফরি ছিল, আপাতত এখন ইসলাম কবুল করেছ বলে বেঁচে আছো, ইমানের কারণে মানুষ সম্মানিত হয়, ইমান না থাকার কারণে মানুষ অসম্মানিত হয়। বেলাল সেই সম্মানে সম্মানিত হয়েছে, তাই আজকে সবার উপরে তাকে আমরা সম্মান দান করেছি। এরা হল নাজি দল, নাজি ফেরকা। আসসাবিকুন আসসাবিকুন মিনাল আসসাবিকুনাল মুহাজিরুন মিনাল আনসারি ওয়া মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী দল এবং যুগে যুগে তাদের অনুসারী যারা আল্লাহর রহমতে থাকবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর রাজি হয়েছেন। সূরা তওবা 100 নম্বর আয়াত। এটা দিয়ে বোঝা গেল যে কুরাইশের যে দিন ছিল, কুরাইশদের যে জামাত ছিল, সে জামাত যেহেতু আল্লাহর রজ্জুর অনুসারী ছিল না, আল্লাহর বিধানের অনুসারে ছিল না, শিরকের অনুসারে ছিল, সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসাটা আল্লাহর রজ্জুধারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু জায়েজ ছিল না, ফরজ ছিল। কথা বুঝছেন? যদি কোন সংগঠন আল্লাহর রজ্জুধারী হয় সেখান থেকে বেরিয়ে যাওয়াটা নিষিদ্ধ, আর যদি কোন সংগঠন সেকুলার হয় যেখানে লক্ষ্য দুনিয়া, আল্লাহর রজ্জু নয়, সেখান থেকে বেরিয়ে আসাটা ঠিক অনুরূপভাবে ফরজ আপনাদের জন্য। কথা মনে থাকবে, যেভাবে আল্লাহ রসুল বেরিয়ে আসতেন কুরাইশদের জামাত থেকে, অনুরূপভাবে আপনাদেরও দায়িত্ব একটাই, যদি আপনি কোন সংগঠন থাকেন, যে সংগঠন আপনাকে জান্নাতের পথ দেখায় না, আপনাকে জাহান্নামের পথ দেখায়, সেটা দুনিয়ার লোক দেখায়, ওই সংগঠন থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে, নইলে আপনি এই নাজি ফেরকার অন্তর্ভুক্ত হতে পারবেন না। শুধু রফলে দাঁড়া আমিন বলি জান্নাতে যাবেন, এতই সস্তা মনে করেছেন নাকি? অনুরূপভাবে নিজের নামধারী যত ইসলামী নাম আপনি দেন না কেন, ইসলামকে যদি বাতিলের সঙ্গে গুলিয়ে ফেলেন তাহলে ওই মিশ্রণযুক্ত ইসলাম আপনাকে জান্নাতে নেবে না। আপনাকে নাকিয়াতান স্বচ্ছ পরিচ্ছন্ন দিনের অনুসারী হতে হবে, যে দিন সেরফ কাওয়া যায় পবিত্র কোরআন এবং সহি হাদিসের মধ্যে, যেখানে ফিকহি এবং উসুলি কোন বিতর্ক নিয়ে অহেতু ধূম্রজাল সৃষ্টি করা হয় নাই, সে পরিষ্কার পরিচ্ছন্ন দিনের প্রতি যারা আহ্বান করে তাদের সঙ্গে আপনাকে থাকতে হবে, তাহলেই ওই হাদিসের মিস্তাক আমরা হতে পারব। লা তাযালু ফায়বাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, কেমন পর্যন্ত একটা দল আমাদের সঙ্গে থাকবে যারা হকের উপরে টেকে থাকবে। হক কাকে বলে? ইবনে মাসউদ বলেই দিয়েছেন, হক হল ওটাই আল্লাহ, আল্লাহ কাছে শোনাই ভালো। অকুলিল হক মির রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। হে রাসূল বলে দিন জগৎবাসীকে, হক আসে তোমার পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে, হক কোন পার্লামেন্ট থেকে আসে না, হক জাতিসংঘের বৈঠক থেকে আসে না, হক কোন মুফতি সাহেবের মাথা থেকে আসে না, হক কোন পীর সাহেবের খানকা থেকে আসে না, হক আসে সিফ আল্লাহর পক্ষ থেকে ওহির আকারে আসে, ওহি হল পবিত্র কোরআন এবং সহি হাদিস, এর বাইরে কোথাও ওহি খুঁজে পাওয়া যাবে না। ওই ওহির বিধানের অনুসারে যারা হবে তারাই হল প্রকৃত অর্থে হকপন্থী, তারা পৃথিবীর যে কোনো অঞ্চলে থাকতে পারে। একটা দল মার্কা মারা এই দলটাই জান্নাতি এটা বলার কোন সুযোগ নাই, বরং মানুষকে বলতে হবে যে মানুষ হকপন্থী হবে ওই মানুষটাই হল সত্যিকার অর্থে হকপন্থী। ওই মানুষটার সম্পর্কে ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞেস করা হচ্ছে, ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হচ্ছে, এবং আইনকে জিজ্ঞেস করা হচ্ছে, হে ইমামগণ বলুন ওই মানুষটাকে, ওই দলটাকে যার সম্পর্কে আল্লাহ রসুল বারবার বলে গেছেন, ডাক্তারিন ভাষায় ইমাম আহমদ হাম্বল তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ পরিষ্কার ভাবে বলে দিলেন, ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদ্রি মান হুম, তারা যদি আহলুল হাদিস না হয় তা আমি জানি না তারা কারা। ইমাম আবু দাউদ বললেন, লাওলা হাযিল ইসাবা লাম দারাসাল ইসলাম, যে আহলে হাদিস পৃথিবীতে না থাকতো ইসলাম ওনাকে আগেই মিটে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞেস করা হচ্ছে, আহলে হাদিস সমস্ত লোক গালিগালাজ করে, কেউ লামজাবি বলে, কেউ গায়ে মোকাল্লাদ বলে, আর এখন তো মেলা গালিগালাজ করছে, এদের সঙ্গে দিয়ে মার কি মরবো নাকি? উনি বলছেন, দেখো ইন্নালি আহলে বিদআই আলামাত ইউরাফুনা বিহা, বিদাতিদের বহু নিদর্শন আছে যা দেখে তাদের চেনা যায়। বিদাতিদের অন্যতম নিদর্শন হচ্ছে আলামাত আলী আহলিল বিদআ আল ওয়াকিয়াত ফি আহলিল আসার, বিদাতিদের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আহলে হাদিসকে গালি দেওয়া। ওয়া আহলুস সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোন নাম নাই, একটি নাম ছাড়া, ও আসহাবুল হাদিস, সেটা আহলুল হাদিস। হ্যাঁ, সেই আহলে হাদিস কারা? আহলে হাদিস হওয়ার জন্য রক্ত বর্ণ বংশ অঞ্চল শর্ত নয়, আহলে হাদিস হওয়ার জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানাটাই কেবল শর্ত। আহলে হাদিস ঘরের জন্ম নিয়েও যে হাদিস মানে না, সে কোশ্চিন কেন আহলে হাদিস না? অথচ যে ব্যক্তি আহলে হাদিস ঘরে জন্ম নেয়নি বিদাতি ঘরে জন্মগ্রহণ করছে, যদি তিনি কোরআন এবং সহিহ হাদিসের কাছে মাথা নত করেন, তিনি আমার ভাই, তিনি হলেন প্রকৃত আহলে হাদিস, আমরা তাকে স্বাগত জানাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার যে দাওয়াত দিয়ে আন্দোলন শুরু করেছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দাওয়াত কবুল করেন। এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করেন। যদি এই মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ তুমি আমাদের এই ত্যাগের বিনিময়ে, আমাদের দাওয়াতের বিনিময়ে, আমরা কিছুই তোমার জন্য করতে পারি নাই, তুমি আমাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করো। আমাদের স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তুমি এই পথের পথেই করো, আমাদের প্রতিবেশী ভাইদেরকে আল্লাহ পাক তুমি কোরআন ও সহিহ হাদিসের পথের পথিক বানাও। আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।